بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আমীন تنزيل الكتاب من الله العزيز الحكيم إن في السماوات والأرض لآيات للمؤمنين পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এ কিতাব নিশ্চয়ই নভোমণ্ডল ও ভূমণ্ডলে মুমিনদের জন্য নিদর্শনাবলী রয়েছে واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون আর তোমাদের সৃষ্টিতে এবং বিক্ষিপ্ত জীবজন্তুর মধ্যে নিদর্শনাবলী রয়েছে বিশ্বাসীদের জন্য واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون দিবারাত্রির পরিবর্তনে আল্লাহ আকাশ থেকে যে রিজিক বর্ষণ করেন অতঃপর পৃথিবীকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন তাতে এবং বায়ুর পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলী রয়েছে এগুলো আল্লাহর আয়াত যা আমি আপনার কাছে আবৃত্তি করি যথাযথরূপে অতএব আল্লাহ ও তাঁর আয়াতের পর তারা কোন কথায় বিশ্বাস স্থাপন করবে প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর দুর্ভোগ সে আল্লাহর আয়াতসমূহ শুনে অতঃপর অহংকারী হয়ে জেদ ধরে যেন সে আয়াত শুনেনি অতএব তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন যখন সে আমার কোন আয়াত অবগত হয় তখন তাকে ঠাট্টারূপে গ্রহণ করে এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি এটা সৎপথ প্রদর্শন আর যারা তাদের পালনকর্তার আয়াতসমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি তিনি আল্লাহ যিনি সমুদ্রকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তাঁর আদেশক্রমে তাতে জাহাজ চলাচল করে এবং যাতে তোমরা তাঁর অনুগ্রহ তালাশ করো ও তাঁর কৃতজ্ঞ হও এবং অধীন করে দিয়েছেন তোমাদের যা আছে নভোমণ্ডলে ও যা আছে ভূমণ্ডলে তাঁর পক্ষ থেকে নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে বল